কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি, কেড়ে তুই কেড়ে তুই সব সহজ সৈশবকে বদলে দিলি, কিছু যান্ত্রিক পর যে তুই।